کتاب القسمت একটা জিনিস সেটা মুস্তারেক আছে এইটাকে বাটোয়ারা করা তুমি এতে কি আছে বল দে, বিছানা মুখ তুমি দুই এতে যা বল দে। হয়তো চিন্তা না আগে না মুস্তারি কাজ চান্দ জি যে মশুয়া তুন ইয়ে শরীয়ত না উসকা কে মন্ত্র হ্যাঁ আর তোকে শরীয়ত ইয়ে কি বল দে। তাহলে এটা দলিল আসেনি পরে সে হাজির হবে না পানিকে বন্টন করেছে না তাদের মধ্যে মুবাশির হুজুর বলছেন বলতে মানতে সাবাইন তৎসিম করেছেন মিরাজকে তৎসিম করেছেন লেহাজা কোরআন হাদিসে দ্বারা তার মসজিদটা কি হয়েছে সাবাইন যারা তাবার সুবিহা গালিওয়া খাবার ও কিসমতকে তার মিন গেলেন কি বেগারে এটা খাবার ও সুবি এ বাটোয়ার সাথে পর্যায়ক্রমে তার ইচ্ছে চাওয়া ইনকার করে জি বাটোয়ার ব্যাপারটা যেন এইটা পর্যায়ক্রমে কি করবেন আর জারি হয়েছে কি প্রথম আসে পর্যায়ক্রমে কহ সেটা ইনকার করে সুমাইয়ালা তাহলে মানার মুবাদ বের হয়ে খালি নিয়ে ইসমত মুবাদালাত কি মানা কিসমতটা মুবাদালাতের মানা থেকে খালি না তাই দাবাতুল আমসাল হোক বা দাবাতুল আমসাল না হোক যেরকম চাউল আছে বর্ণন করলে দাবাতুল আমসাল না তাই দাবাতুল আমসাল হোক দাবাতুল আইনে মোস্তাক মানে বাটোয়ারা কে করে বলে বাটোয়ারা খালি নিয়ে মুবাদাল আছে মুবাদালাতের মান থেকে খালি না কেমনি মুবাদালাতের মান থেকে খালি না এটা তোমার নিজের আছে এটার মধ্যে হিসা তোমার ভাইয়েরও আছে তোমার ভাইয়ের যে অংশটা পাইছে যে অংশটা ওইটা তোমারও হিসা আছে তোমার ভাইয়েরও যে হিসা আছে তাহলে তুমি কিছু দিলা কিছু নিলা তো কুতুর বুতলি তুমি কিছু দিয়া কিছু পাইলা তোমার ভাইও তোমার কিছু দিয়া কিছু পাইল তাহলে মুবাদালাতে মানা হওয়া গেল না জ্ঞান না মা ইয়স্তানিও চৌদ্দ হুয়ে মেজার জো জমা হতা যে আহাদি না কিছু একটি বাদ হু কান আলো বাস না মারি কুয়ে হ্যাঁ তার অংশ মধ্যে যা করছে আংশে মানে ইচ্ছে বাদ কানের সাহাবি আর বাদ উসকে সাথী কে লিয়ে আর বাল অংশটা তার না তার সঙ্গে বুঝিনি বুঝলে হওয়া ইয়াতে দুহু বসলে এ হিসা কো যে অংশটা সে মালিক না তার সাথে মালিক হওয়া যান বদনামে আম্মা বাতিয়া যে বাকি আগে আপনি হক সে আপনি সাহেবকে হিসা বুঝিনি বুঝলে সে অংশটা তোমার হিসা মধ্যে বলেছে তোমার মন্ত্রের মধ্যে যে অংশে কিছু মালিক তুমি তোমার সাথী তাহলে তোমার সাথীর অংশের বিদায় মালিক হয়েছে যে হিসারা তার হচ্ছে আংশিক মালিক তুমি আংশিক মালিক কি তোমার সাথী তোমার আংশিক যে মৃত্যু তাদের ইজে দিয়েছে না তোমার সাথী আংশিক মালিক তুমি নিয়ে গেছে তাহলে মোবাইল দ্বারা কবে না আরে কবে দিনে তাহলে একটা তুমি 15% তুমি হিসাব হতো দুই ভাই তাহলে 15% 7.5 মালিক তুমি 7.5 তোমার ভাই তোমার ভাইয়ের বর্ষে 15 এর মধ্যে 7.5 মালিক তুমি 7.5 মালিক তোমার ভাই তাহলে 15 7 7.5 দিয়া সন্দেহ নাই, মোরা বিক্রি করতে পারবে নিশ্চয় সময়ে। مان مندر بالحیانات ہاں حیانات مجھے موادات مانا کری بھائی اور مبادلت کا معنی ظاہر ہے حیانات کے اندر اور عروج کے اندر اسباب کے اندر جناب ہاشا گرو اتر برن کر سو پہلے پچیسٹا گرو ایک پتا چلے ایک سمان ایک کی افراز ہوئی ہیں جنا مبادلت ہوئی جنا یہ حساب سے ایک گرو تین سو تین سمان ہو کچھ نہ کچھ بچ کو سمان ہو پھر ایک گرو ہال مدد جو دیتے گرو میں باہر ہے একটা গোস্তুর মধ্যে যে বেশি একটা মধ্যে জাহাজ আছে উঠা নাম্বার সমান কিন্তু একটা মধ্যে গোস্তুর পরিমাণ বেশি একটা মধ্যে গোস্তুর পরিমাণ কি কম হয় একটা হচ্ছে সাফাই বান একটা হচ্ছে দুশা বান সাফাই বানের মধ্যে যে গোস্ত বেশি হয় ওই যে ওই যে হ্যাঁ আছে ওই তাই ارے تو جسم تو دلے نہیں کی بہت انا لایا نا تو ہے نا چند گرو اس کا نا سب چند بھی تفاوت تیرے جو مجھے ایک ایک ہے تیرے بس ہتا لایا کو جا مو در در منا جائے اس نے نہیں ہے یا تو تین یوگا کسی کے لیے اپنی عزت کو لینا دوسری کیا جو میں موجودگی میں اندر کا ہی بچوں کو آخر دوسرے کے تقسیم کرتے যদি এক জিনিসের হয় ধরুন বিশটা মুক্তি আছে দশটা মন করলো এক জিনিসের নাম তাহলে একজনে যদি বাকলাস চায় যে আমার দশটা মুক্তি আপনি কাজের কাছে দরকার তো বলুন আমরা বর্ণন করে তাহলে অন্যজন কি করতে চলবে না বর্ণন করা যেত না কেন বড় ভাই উনি নিজেরই করে বেড়ায় সরকারি মাধ্যমে করে তার চলে তার কাজকে ভাঙ্গা চোরা করে আর চোর ভাই সারা দিনে জমিনে ঘুরে তারা লাগে আমি বাটোলা করলে তো বড় ভাই কি হলো তুমি চাষবাস করো না বোমার দূরে শিখতে দেবা এর চাই না চোর ভাই শিখতে যাচ্ছে বুঝলি এমন অবস্থায় একদিন সে কাজে জীবে করবে জোর মন করবে বর্ণ করে দিতে পারবে কিন্তু একদিন সে হইলে বুঝে হ্যাঁ না তো রোজ হয় তাইলে কি করে পারবে না ভাই পাটোয়া করতে পারবো না দুইজনে না সাইডে কিন্তু কাজ হিসাব যদি একদিন সে হয় তাহলে এমন তো অবস্থায় কাজ একজন যদি পাটোয়া চাই তাহলে অন্যজন যদি নাও চাই কাজ হিসাব কি করতে পারবে বন্ধন করতে পারবে আর দেখো জবাব সরি এই যে আলা কলে মানে মুবাদালা চাই ফির হায়নাত তো বলুন تنکیل لو کانا رجحان مبادلہ زکانا لئیوز بلو آبی علیہا جلدان انہا مبادلہ تر مانا کالے کہنے جائے حینا تو روزو میں جائے پر ایک جن سے رہ جائے ایک جن کی گرم چاہے ایک جن جو دیئے باکرہ چاہے پر ایک جن نہ چاہے کہ جن تو دستی گرہ باکرہ کرتے پر بنا اس سوال ایک جو دیس ہاں ایک جن سے رہ جائے فاتھ ایک جن سے رہ جائے کہنے جائے مجھے بشکم کم پارتے کو کیا ہے مان افراز ہے ہے نا، بے تفاوت المقاصد، واجب کیا ہے بے تقرب المقاصد، واجب قریب ہونے مقصود کے، ہے نا، مقصد میں دیکھے بھائی کوئی فاسٹا کا بھی سزا کا بھی اثر ہے، مجھے کی چندت میں کر مقصود اسی کے لیے بھائی دھوت مقاصد دیکھے کے لیے بھائی بشن ہوئے نا، ہے نا، آسٹریلیا کا بھی سزا والے جی بھائی ایسے بنن کر لیا کہ ایک کی دیگر آدھا کسی بشن ہوئے تو بھائی آتے کو بشن ہوئے نا مقصود میں تو بشن کیا ہے کم ہوئے زبردستی مندر میں رہی تھا سے دان دیتے نا تر کا کرو آبند کرے تر آتم بند مت کر جبل کام کزائے دے دے سکے کزائے دین چند ہاتھ جاننا ہاتھ ہاتھ آؤں مسالا کم نے بھائی چبرے کا دی ایک ان سے رکھو میں سے طلب کرتے ہیں باتوں کو اس کے قاضی کے پاس کہ آئیو خدا ہو آئیو خاصا یا خود ہو پھر انتبا خاص کر کے اس کے انتبا کے ساتھ اس کی حصہ کے ساتھ تار حصہ ساتھ دے رہے ہو جو نجیس کے بارے اوکتوئی تھوئی تو بارے قاضی کسی کی ہوئی سے نوٹی تو سے ہمارے حصہ ہمارے کے علام دے رہے ہیں یہ ہم نہ ہوں کہہ رہے ہو ہمیں انتبائی بھی ملکی ہے کہیں نہ منع کرتے اس کی ملکیت کے ساتھ انتبا حاصل کرنے سے بول بھائی نشکر سے نہ مطلب کرا جب نہ ایسے جیسا ہمارے حصہ اللہ بھی دین ہمیں ہمارے حصہ جاتے مقص نردشت بھابے مکلت ہو بول بھائی تو سے بلاس کی اچھی کرتے سے بھائی جی بھائی کازی واجب ہے کازی اس کی جواب دینا کازی تار شے درہست ہوتے کہ گرہن کے کازی بھی گئی واجب بھائی کانا اجناسر مختلفہ ہاں اجناس مختلف ہوئی گروہ سے مہیشہ سے اوٹ آسے پہلے مطلب سمجھ مکتے اگر ہوئے وہ آجنے مختلف والا یوٹ بلو کازی اللہ قسمت دیا زبان نہیں کر سکتے کازی اس کی بٹولا پر سنا یہ تعدل مدار محادر بہت ہے دشوال ہو جنہ بڑا ہوگی کہنا بڑا بڑا کی سمباب نا کہنا یہ تو انہیں فہور سے تو بہت بڑا زیادہ انہیں تفہور کے مقاسد کیا تھا اللہ ترازل علیہ اللہ تراز والے اگر راضی ہو جب شرکا جائز ہے کہ میں حق کلام حق کا شرکا شرکا تو دی تارا ہے سب ہی راضی ہوئے تو ہے مختلف جن سے ہوئے ہو ہم تو ایک قاضی کی کچھ بول رہے بات رہا کرتے بات چلو اگر وہ بات رہا پر کسیوں سے راضی ہو جب ہے آدمی کسیوں نا چلو بھائی سرکار اردا بٹولا سرکاری ہوگی بھائی سرکار پکے ایک جن بٹولا بنکاری ہوتے ہو اور اس کی ردک اور دیوا دے کا بھائی تو مال سے یار بھائی تو مال بہت اس کا ردک کے بعد اس کو دیوا بھائی کہاں سے ملے گا بھائی تو مال سے یک سیما بھائی ناس کچھ তাকে বাটোরা করে লোককে দূরে বেগায় প্রতিবাদকে মানুষের কাছ থেকে পয়সা নিতে জ্ঞান না কে স্বামী যে আমার কথা কাউকে বাটোরা কেনা আমার কথা কে জিনিস নিতে কাজী কার্যক্রম থেকে একটা কাজ কাজী কার্যক্রম থেকে কে একটা কাজ কি যে ভাই বাটোরা پیسہ থাকে না থাকে তৈরি করা পারবে হ্যাঁ যদি না বাড়ায় থাকে তাহলে বাধ্যতামূলক কার কাছে ক্ষণাবর্ণ হয়ে যাবে কালি। আগর লাভিস পালাও আগর সুলে চালে তা আপনার দিন রেখে সেবাই তৎসিন কালে চাই যায় হ্যাঁ ইল্লাই যা কারণ আগর সোনা করছে দুই এক টোকা হো না বাড়ে গোবাইয়া তার জন্য বল মন্তর যে আমরা কাজ এমন তো মন্তায় কাজের কি বৈচালা করতে হবে তুমি কাজের এখানে তখন থাকতে হবে কিন্তু এক ভাই আর এক ভাইয়ের উপরে কি করতে বল না বেলায়ত নাই হ্যাঁ কালদির বেলায়ত আছে কেন না বেলায়ত হুম আর চলো তুমি কাজের লোক লোক পাড়ায় রাখবে গোয়েন্দা বাহিনী এরা কি কাজের মধ্যে কি করতে একমত বুঝলে কি করতে না কাজের লোক পাড়ায় না খবর নিব যে তাদের অবস্থা কি বর্তমানে সরকার এই জন্য বড় বড় লোকেরা এখানে যত বিজনেসম্যান আছে বড় বড় লোকেরা কোটি কোটি টাকা বাড়াইতেছে এই কারণে এসোসিয়েশন যে করে সমিতি করে জনসাধারণের মজক খায়া ছায় আমাদের দেশের সরকার কেন এখন মজক খাইতে পারে কি লেগে সরকার তাহলে মজক খাইতেছে কেন একটা ইলেকশন করতে গেলে কোটি কোটি টাকা একজন ব্যবসায়ী থেকে নিয়ে দেয় বড় বড় ব্যবসায়ী যারা কোটি কোটি টাকা হাতায় নিয়ে দেয় তাহলে আমি তোমার লবণ নামো তোমার নিজে একজনে গাবো না তোমার গুণ গাবো তাহলে সেটা আমাকে দেখো যত যত বড় বড় কি আছে লোক আছে শিল্পপতি ওইটা কার সাথে যোগাযোগ আছে এটা বর্তমান আওয়ামী লীগ না আমার বিএনপির সাথে বড় বড় শিল্পপতি তারা কেন খুবই জায়গা দিয়ে দেয় যিনি যখন একটা লাইসেন্স দিয়ে দিল এক লাইসেন্সে কোটি কোটি টাকা মানে শত শত কোটি বানিয়ে দিল গেল আমার দুই কোটি ধান আমি একশো একশো কোটি টাকা বানাই তো দেশটারে খাইছে এইভাবে এই জন্য বর্তমানে বলন্ত ইংরেজি নেতা বর্তমানে বেদার কত ধরনের আছে একটা মুসলমান হিসাবে বেদার যা সব মনে করে বর্তমানে যে ইলেকশন যেটা করে যে গণন্ত ইংরেজি নেতা হ্যাঁ এখন আমরা বুঝি বর্তমান সরকার কিভাবে চলতেছে, সুযোগকে কিভাবে চালাইতে চায়, সুযোগকে চালাইলে এখন আপনার সুযোগ নাই, আপনাকে লড়াই করুন, আপনার তো খালি এত তো কিছু খেয়াল হচ্ছে অনমূল্য ব্যাগের বড় আমের যে বড় আছে বড় যে সরকার সুযোগ আপনার খেতে চান। আমাদের আখলাক চরিত্র এইভাবে হয়ে গেছে। আমার কথা বেদাল হয়ে না, আমি তা বলি যদি না মাঝে মাঝে ভুল মাসুর মতো থাকে। আচ্ছা কেমন আছে অবুজ বিষ্ণু আর আর্দ্র অহন এই বাঁকুড়া যা হবে তাদের কি হিসাব অনুযায়ী একটা জমিনে কেন্দ্রে চারজনের মানুষ, একজন আট আনা, একজন সেরে না, আর দুইজনের বিয়ে না দেয়, তাদের হিসাব হিসেবে পয়সা দিব, পয়সাটা কি যে কি আমিনের খরচা দিবে, এটা কি আদুদের রোজ হিসেবে চার বৃত্তি দিব না প্রত্যেকের হিসাব হিসাবে কেন পয়সা স্যার জমুদ্রিসমাত খরচা কৃষ্ণ বাটনা কাম অর্থাৎ দেবার সে নিয়োগা ইন্দা যে কার কাছে কালাবুজি সুমহাম্মদ আলাদ অর্থিলাম শিলা উনকে ইসাকে মেন্টার পর হোগা তার যে মালিক হিসেবে খরচা দিবে কে বলে মিলকে মালিক এইসব তারিম করা হবে কে বলেন অজান যে ব্যক্তি ওই পাথর যে নামে তাকে কি বলে অজান, আর যে পোড়া কেলা যে নামে তাকে কি বলে কাইয়াল। আর উজরত কে কাইয়াল আবার অজানকে হাফিল দিলে মোস্তাক একটা কল করতেছ একটা প্রশ্ন কাটতেছ তুমি দিয়ে না মালিক দিয়ে না তুমি দিয়ে না হিসেবে খরচ দিল, একজনের দশ না মালিক দশ আনা হিসেবে খরচ দিল, একজনের চার না মালিক হিসাব দিবা একটি চাউল হিসেবে যেরকম পাঁচ হাজার চাউল কিনে আনে না ধরে আনো নাইকা দেয় ধরে যত বস্তা বস্তা হিসেবে টাকা ধরে বুঝলি, একজনের বেশি কিনছে পয়সা বেশি, একজন কম দিচ্ছে পয়সা কম, যে জায়গায় ওজন খাইজাল ওজন খাইজাল অবলম্বনকে ওজন দেওয়ালা কাজ কান্নাওয়ালা চৌজরত হাফুল বিলের মোস্তরিকা মোস্তরিক খতিন চৌজরত যিনি বা নকশা তুল মঙ্গলকের মোস্তরিকা আর নকশা দুজনে মিলে একটা গোলাম, একজনের বারো আনা মালিক একজনের চার আনা মালিক, তাহলে বারো আনাওয়ালা যে তার মমলুক মিলকত হিসেবে তার উজ্জ্বল দিতে হবে, মাসালকে তার মিলকত হিসেবে তার উজ্জ্বল দিতে হবে মোকাবেল আমার করে ভাই যাকে উজরাত মোকাবেলা তমিজকে অর্থ কি তমিজ অর্থ কি ওর থেকে হিসাবকে আলাদা করা। তাহলে অনেক সময় দেখা যায় কম হিসা ওলা হিসাবটা বেদল হয়। যারা ফরাইজ করছো ভাই, ফরাইজ করছো যে ক্রান্তি গেলে বা এক হাজার মধ্যে গেলে আর পাঁচজন শরিক হয় হিসাবটা কঠিন হয়ে যায়, তাহলে ওইটা কম মিল্কে মেঝে হিসাব ফেল দিচ্ছে, কম মিল্কের মেঝে হিসাব কিনে ভাই ফেল দিচ্ছে, কোনো তার খেলা ভয়, কম মিল্কের মেঝে হিসাবটা কম, বেশি মিল্কের মধ্যে হিসাবটা কঠিন। লেহাজা এখানে কী হিসাবে মিল্কের হিসাবে ধরলে চলবে না, তাহলে মিল্কের হিসাবে ধরলে চলবে না, কেন কম হিসাব কম মিল্কের মধ্যে হিসাব কী লাগবে কঠিন হয়, কারণ বেশির মধ্যেও হিসাব কঠিন হয়ে যায়। লেহাজা সেটাকে দায়ী করা সম্ভব না যে মিল্কের হিসাবে উদ্যোগ দিবে। হ্যাঁ তমিজ হিসাবে আটানা মালিক জিয়ানা মালিক তমিজ সব সব সমান, জেন হল তমিজ আটানা হল তমিজ, এই জমি তো সব কিনে ভাই সমান। যোগদান করা পার্থক্য করে দেওয়া, প্রতি হিসাবকে কেউ আলাদা করে দেওয়া, এই তমিজের মধ্যে ফরক আছে, আরে তমিজের মধ্যে কোনো ফরক নাই সমান। হিসাবটা কঠিন হয়ে যায় কি কাশির গেল কলিয়ানা তাহলে কার অংশ বেশি ইয়ে তোমার করাটা কি ভাই কঠিন হয়ে গেছে। হ্যাঁ অল্প কোন রকম অল্প হিসাব কঠিন হয়ে যায়, কোন বেশি হিসাব কি কঠিন হয়ে যায় যে খালিদের মোকাবেলা কাছিস না ভাই ভাইয়া তালো তুমি আসলে তুমি জাহাজা বাধ্য হইয়া তালো কোকার হুকুম উদ্যোগ রকম আসলে তুমি তারা আসলে তুমি তুমি সমান জাহাজা উজ্জ্বল অনুযায়ী সমান, যার ইচ্ছা কম হোক বা উজ্জ্বল এটা কোনো খেয়াল না করা, কেন এটাকে নির্ধারিত করা সম্ভব না। কোনো সময় অল্প মধ্যে হিসাব কঠিন হয়ে যায়, কোনো সময় কাশির মধ্যে হিসাব কঠিন হয়ে যায়, বকালের হাত ফুল দিয়ে কুয়া খোদন দেন আর জন্য মোকাল বেলুন বিন অন্তরে চলা, যে মাটি বেশি হয় কেন যার অংশ বেশি মাটি বেশি সরল হবে, যার অংশ কম মাটি কম সরস কম, যার যে সম্পর্ক কার সাথে নকলে চলবে, যে সম্পর্ক কার সাথে নকলে চলবে, যে যে তাদের হাফুল বিরেক আসতে তার বেশ সুন্দর না বলে এটা এটা বেশ কম আছে, এখানে নকলে তোলাভ হয় না, কেন এমতিয়াজ আর এমন নকলে তোলাভ, তাহলে তার অংশ বেশি তার মাটি উড়ানোর খুব বেশি, যার অংশ কম তার হিসাবের মধ্যে মাটি কি কম হবে। ওজনটা যদি পাঠানোর জন্য হয় কায়দার ওজনটা কিছু জন্য কিসমতের জন্য না, যেন তুমি কে একশো মন ধার করছো দোকান আয়ত্ত দুজনে মিলে একজনের আশি মন একজনের বিশ মন, হ্যাঁ একশো মন ধান নিচ্ছ একজনের কত মন আশি মন একজন বিশ মন, কেন তৎসং করার উদ্দেশ্য না আমরা একশো মন ধানকে দিয়ে আলাদা করব, যেন একশো মন ধানকে দুজনের শরীরকে দুজনের ব্যবসা করে একসাথে একজনের কত সবজি কত বিশ একজনের হচ্ছে কি নেবে আশি, তাহলে এমন অবস্থায় ওই যে মালিক থেকে এই ধানটা আলাদা করার উদ্দেশ্য না, এরপরে তোমরা নিয়ে ব্যবসা করবে, এই দেশের ভিন্ন জিনিস। তাহলে এখানে ইকোনমির উদ্দেশ্য একসময় আলাদা করার উদ্দেশ্য, এখানে তাদের একজনের 20 মন একজন 80 মন ইয়েকে বন্টন করার উদ্দেশ্য, বরকে তোমরা আলাদা করার উদ্দেশ্য। এমন অবস্থায় ইলেকট্রির মধ্যে একটা লাভ সাহাবাহিনীর কর ফির বলবে মৃত্যু দূরবে 80 মন হলো 80 মন যুদ্ধ 20 মন হলো 20 মন ইমাম সাহেব কর না কেন তুমি উদ্দেশ্য লাভা আর যুদ্ধ দূরনি কি হবে বড় খরচা দূরনি বড় দিতে হবে কি বলেন ইমাম সাহেব। ওয়াকিল আওয়াল খালাফ ওয়াইন লাম ইয়াকুল কিসমত যদি যে পাঠানোর জন্য না বল আজরু মুকাবিল বল উজরাত মুকাবালার আমলে কাইল ওজন কে হওয়া যে তাফাওয়াতু ওয়ে যা হে বেশ কমে গেল আওয়াল উজরু আর ইয়ে উজর হে এটা মুশকিল এই জিনিসটা মুশকিল কুরসুম লাগে তলিকা আগর মতলব তুমি কেন তকসিম উদ্দেশ্য না আর তুমি উদ্দেশ্য না এটা মত করে না তাহলে এমন অবস্থায় এটা মত দেখছ তুমি কী করবা তোমাকে উদ্যোগটা কি তাদের কিসমত হিসাবে হবে না তুমি হিসাবে অবাল উদ্র লাগে ইয়ে দেশ মত রাখে লাই আসলো ইয়ে তফসিল না করে তাই বাসিল কি তফসিল করছে না এটা কিছু জন্য কিসমতের জন্য না তুমিদের জন্য আনু আলাল আলাপ পালে আনু আনু আলাপ পালে বলে যে ব্যক্তি এই পালে একজনে কি করছে রে ভাই চাইতেছে পাঠানো করার জন্য একজনে চাইতেছে না যে ব্যক্তি বাটোয়া চাইতেছে সে কি খরচা দিবে যে ব্যক্তি বাটোয়া চাই না সে ব্যক্তি খরচা দিবে না ও আনু আবানি একটা বাড়িতে আনু আলাপ পালে ধাকে গিয়ে তলে পর হ্যাঁ বাটোয়া খরচা দিবে কিনা তলে বেতনাল হন্তানাকে জুমানা কেন হলা হ্যাঁ কেন যেই নফি কেন বাটোলা দ্বারা যে ব্যক্তি চাইতেছে উপকৃত হবে আও মন্দির হন্তানে আও মন্দিরাতিন যেই নফি অ মন্দিরাতিন আর জলাও হ্যাঁ জুমানা কেন হলা যে ব্যক্তি চাইতেছে সে উপকার হবে কিরকম চাই ভাই আসো বন্টন চাইতেছ এক ভাই আমি বাকি ভাইতে চাই না তাহলে একজনে চাইতেছে আর করে আপনি চাইতেছে না যে ব্যক্তি চাইতেছে যে আমার সালাদ হইলে আমি উপকৃত হম তাহলে সে যখন তার নফা চাইতেছে খরচা সে দিবে যে মানা করে সে খরচা দিবে না কেন তারা বলতেছে বাটোয়া করলে আমাদের কী হবে ক্ষতি হবে এটা